فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. যারা হয়তো বা জানার আগ্রহী প্রশ্ন করেন, দাউদ নবীর মায়ের নাম কি, মুসা নবীর নানির নাম কি, আদমের কবর কোথায় আছে ইত্যাদি প্রশ্নগুলো করে থাকেন, তাদের হয়তো কাজ নেই তাই খই ভাজ, তো এরকম প্রশ্ন ও উত্তর জেনে যেহেতু কোনো লাভ নেই, আদমের কবর জিয়ারত করতে যাব না, জিয়ারত করলে কোনো ফজিলত আছে, দাউদ নবীর মায়ের নাম জেনে আমার লাভটা কি, না কবরে প্রশ্ন হবে না কেয়ামতে প্রশ্ন হবে, এখন হয়তো বলবেন শুধু জানার খাতিরে, যদি জানা থাকে তো বলুন, তো জানা নেই আর জানার প্রয়োজনও নেই. আর এই প্রসঙ্গে আমি কিছু কথা বলে রাখি, যারা প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্ন করছেন, তর্ক হলো মজলিসে, হাতে মোবাইল আছে টিপে দিলেন, লিখে দিলেন হুজুরকে লিখে দিলেন বাস প্রশ্ন. ইমাম হাসান বাসরি বলেছেন, ইমাম নাওয়াবী, আগে বলি, ইমাম নাওয়াবী বলেছেন যে প্রশ্নকারী আটকানোর জন্য খামোখা প্রশ্ন করে সে উত্তর পাওয়ার যোগ্য নয়. অবশ্য আমি আপনাকে বলছি না বা কাউকে নাম ধরে বলছি না, আমি আমভাবেই কথাগুলো বলছি. হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সবচাইতে নিকৃষ্ট বান্দা তারা যারা অপ্রয়োজনীয় মাসায়েল নিয়ে আল্লাহর বান্দাগণকে সংকটে ফেলে. এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করল, ইয়াজুজ মাজুজ কি মুসলমান? উত্তরে তিনি বললেন, তুমি কি অন্যান্য ইলম শিখে ফেলেছ যে এই অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করছো? আর একজন জিজ্ঞাসা করল, সবজির পানিতে কি উজু হবে? উত্তরে তিনি বললেন, আমি এটা পছন্দ করি না. অতঃপর তিনি লোকটাকে জিজ্ঞাসা করলেন, মসজিদ প্রবেশের সময় কি দোয়া বলেছ, কোন দোয়া বলেছ? লোকটি চুপ থাকল. তারপর তিনি তাকে বললেন, যাও এটা শিক্ষা করে এসো, অর্থাৎ যেটা প্রয়োজনীয় তা আগে শিক্ষা করো, তারপর অপ্রয়োজনীয় বিষয় যদি সময় থাকে তাহলে তুমি শিখবে. এ কথা একবার জিয়াদ বিন আব্দুর রহমান কুর্তুবীকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিনে মিজানে যে দাড়ি পাল্লা হবে, এ পাল্লা দুটি সোনার হবে নাকি রূপার? উত্তরে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ মানুষের ইসলামের সৌন্দর্য, অর্থাৎ তার ভালো মুসলমান, সুন্দর মুসলমান হওয়ার একটি চিহ্ন হলো অনর্থক কথা ও কাজ বর্জন করা. এটা মুসনাদে আহমদ, তিরমিজি, তাবারানি, বাইহাকি ইত্যাদি হাদিসে আছে. আর উনি বললেন যে মিজানের কাছে গেলে জানতে পারবে যে দাঁড়ি পাল্লা, পাল্লা দুটো সোনার না রূপার. তো এইরকমই মানে অকারণে ফালতু প্রশ্ন করা, মানে এই নিজের সময় নষ্ট করা বা ফালতু নিজের চিন্তাকে ব্যয় করা, তেমনি মাসায়েখদের যারা জবাব দেন তাদেরকে ব্যস্ত করা নিশ্চয়ই ভালো কাজ না, নিশ্চয়ই ভালো কাজ না. যেটা আপনার কাজে লাগবে, যেটা আপনার প্রয়োজন হবে, যেটা আপনার উপকারী হবে, সেই বিষয়ে ব্যস্ত হন. আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন.